যে খুলে দিলে বন্ধ এ মনের দুয়ার, কতদিন আশায় ছিলাম তুমি যে হবে আমার। তুমি যে প্রথম দেউ আমার সাগর কিনারা, এ বুকের ভাষাতে তুমি যে অনুরাগ আমার সাধের কবিতা। দেখেছি প্রথমবার দু চোখে প্রেমের জোয়ার, কতদিন আশায় ছিলাম তুমি যে হবে আমার।